বনে আজ মৌ জমেছে, বউ কথা কম ডাকে, মৌমাছিরা আর কি দূরে থাকে। মৌ বনে আজ মৌ জমেছে, বউ কথা কম ডাকে, মৌমাছিরা আর কি দূরে থাকে। ছন্দ ভরা গন্ধ ঝরা এ এক নতুন বেলায়, আমারে আজকে আর ধরে রাখে। স্বপ্ন আঁকে মৌমাছিরা আর কি দূরে থাকে। নতুন কিছু পাবো এবার জীবন পথের বাকি, মৌমাছিরা আর কি দূরে থাকে। মৌ বনে আজ মৌ জমেছে, বউ কথা কম ডাকে, মৌমাছিরা আর কি দূরে থাকে।